الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله بعثني لأتمم مكارم الأخلاق رواه الحاكم بإسناد صحيح যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে মানুষ সেরা জীব হিসেবে আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় সৃষ্টি। মানুষের দায়িত্ব অন্যান্য জীবকে ব্যবহার করে আল্লাহরে জমিনকে সুন্দরভাবে আবাদ করা। মানুষ যখন নিজে সুন্দর চরিত্রের অধিকারী হয় তখন সে এটা করতে পারে, আর যখন সে নিজে পশু চরিত্রের অধিকারী হয় তখন পশু তার উপরে গালেব হয়, সে নিজে মগলুব হয়ে যায়। মানুষকে তার শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য তার নিজস্ব উন্নত চরিত্র মাধুর্য অবশ্যই থাকা আবশ্যিক। এই চরিত্র দুই ভাগে বিভক্ত, একটা হলো জিবিল্লি আর একটা হলো ইকতিসাবি। মানুষের প্রকৃতিগতভাবে কিছু মানুষ আছে ভালো মানুষ, স্বভাবগতভাবেই তারা সুন্দর, তাদের আলাপ আচরণ চমৎকার। আর অধিকাংশ মানুষ স্বাভাবিক চরিত্রের, এরা অত্যন্ত দ্রুত অন্যের দিকে ধাবিত হয়। আর জন্য একটা প্রবাদ হয়ে গেছে, আল ইনসান হারিসুন ফিমা মনে, মানুষকে যেটা নিষেধ করা হয় সেদিকে মানুষ বেশি প্রলুব্ধ হয়। যে মানুষ প্রকৃতিগতভাবে আল্লাহর সৃষ্টি, সঙ্গে সঙ্গে আচরণগতভাবেও সুন্দর, সে মানুষ সবচেয়ে ভাগ্যবান। এরকম সৌভাগ্যবান মানুষ পৃথিবীতে খুব কমই আছে। আবদে আব্দুল কায়েস, যারা মিশকাত পড়েছেন তারা অত্যন্ত প্রসিদ্ধ নামটি জানেন, আব্দুল কায়েসের প্রতিনিধি দলের আগমন আল্লাহ রসুলের কাছে। তাদের নেতা ছিলেন আসজ, তো তার আচরণ দেখে আল্লাহ রসুল এত মুগ্ধ হয়েছিলেন। যে তিনি বলেছিলেন ইন্না ফিকা খাল্লাতাইন ইউহিব্বুহুমাল্লাহ আল হুলুমু ওয়াল আনাত, তোমার মধ্যে দুটা খাসলত আছে যে দুটি স্বভাবকে আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করেছেন। একটা হলো তোমার সহনশীলতা, আরেকটা হলো তোমার বিনয়। এ কথা শুনে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আনা আতাখাল্লাকু বিহিমা আম আল্লাহ জাবালানি আলাইহিমা, আমি কি নিজে এই চরিত্র অর্জন করেছি না আল্লাহ পাক আমাকে এই সুন্দর স্বভাবের উপরে সৃষ্টি করেছেন? কলা বাল জাবালাকা আলাইহিমা, বরং আল্লাহ পাক তোমাকে এই সুন্দর স্বভাবের উপরে সৃষ্টি করেছেন। একথা শুনে উনি খুশি হয়ে বলছেন আলহামদুলিল্লাহ আল্লাযি জাবালানি আলা খাল্লাতাইন ইউহিব্বুহুমাল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ পাকের জন্য যাবতীয় প্রশংসা যিনি আমাকে এমন দুটি সুন্দর স্বভাবের উপরে সৃষ্টি করেছেন যেটাকে আমার আল্লাহ এবং আমার রসুল উভয়ই পছন্দ করেন। বলে সুবহানাল্লাহ। এই হাদিসটি প্রমাণ করে যে কিছু মানুষ স্বভাবগতভাবেই সুন্দর হয়ে জন্মগ্রহণ করে এবং সঙ্গে সঙ্গে তার আচরণটাও ভালো হয়, কিন্তু যার সঙ্গে কথাটা হচ্ছে উনি কিন্তু মুসলমান নন, উনি কিন্তু তখন কাফের অবস্থায় আল্লাহ রসুলের দরবারে এসছেন, তা কাফেরও কিন্তু আল্লাহ রসুলের প্রশংসা পেলেন কারণ তার আসলে চরিত্রটা ভালো। এরকম আসেন অনেকে আমাদের মধ্যে, হিন্দু হলেও ভালো, কাফের হলেও ভালো, খ্রিস্টান হলেও ভালো, মানে জন্মগতভাবেই ওরা সুন্দর আচরণ অধিকারী। এইবার যখন বাকিটা নাই সেটা আল্লাহ রসুল পরে পূরণ করে দিলেন যে তুমি ইসলামের ছায়াতলে চলে আসো এবং ইসলামের বিধান মেনে চলো, এটা পরবর্তী খবর। তো প্রথমটা হলো স্বভাবগতভাবেই প্রকৃতিগতভাবেই কিছু মানুষ আছে সুন্দর মানুষ, সুন্দর স্বভাবের, যেমন ধৈর্য অনেকেরই সমান থাকে না, অনেকেরই বিনয় থাকে না, কথা বললে খেপে ওঠে, এই কিছু মানুষ এরকম আছেন, উল্টাপাল্টা আছে না, এটা থাকবেই। দ্বিতীয় বিষয়টা হলো ইকতিসাবি, এটা চেষ্টা করলে তমরিনের মাধ্যমে, মোজাহাদার মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে মানুষের চরিত্র ভালো করা যায়। আর এই কাজটা করার জন্য কি নবী রাসূলদের আগমন, যে ভাষাটা এসছে বয়সতলে উত্তম ইমাম আকান ওয়াল আখলাক রাওয়াল বাইহাকী, আমি প্রেরিত হয়েছি সুন্দরতম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য। আল্লাহ রসুলের নিজস্ব চরিত্র তো ভালো, তো অন্যের চরিত্র উনি কি পূর্ণতা দান করবে, নিজের চরিত্র তো পূর্ণ আছেই, বোঝা গেল অন্যের চরিত্রে যে ঘাটতিগুলো আছে ঘাটতিগুলো উনি পূর্ণতা দান করবেন। তো এটা দিয়ে প্রমাণ হয় যে মানুষ যদি খারাপ চরিত্রে জন্মগ্রহণ করে তথাপি চেষ্টার মাধ্যমে, লেখাপড়ার মাধ্যমে, সুশিক্ষার মাধ্যমে, সুন্দর পরিবেশের মাধ্যমে ওটাকে সুন্দর করা যায়, এটাই প্রমাণ পড়ে পাওয়া যায় যে উত্তমিমা যখন এসছে চরিত্রকে পূর্ণতা দান করার জন্য যখন উনি এসছেন বা নবী রাসূলগণ এসেছেন, তো বোঝা যায় মানুষের চেষ্টার মাধ্যমে তার ত্রুটিগুলো দূর করা যায়। এবার আসলে আমরা আলোচনা করি স্বভাবগতভাবে যারা সুন্দর চরিত্রের মানুষ তারা যদি ভালো থাকে তাহলে কি এমনিতেই তারা জান্নাতে চলে যাবে? ভালো মানুষ তো কোনো খারাপ কারো করেনি, কারো হাত বারে পিটানি মারেনি, কিচ্ছু করেনি, যেমনি কারো অন্যায় কাজ করেনি, সে কি জান্নাত পাবে প্রশ্ন হতে পারে। এরকম প্রশ্ন আবুহানিবা রহমতুল্লাহকেও করা হয়েছিল, কারণ আবুহানিবা রহমতুল্লাহ আল্লাহ পাক একটা যথেষ্ট গুণ দিয়েছিলেন, উনি হাজিরে জবাব ছিলেন, যখন কেউ প্রশ্ন করলে উনি জবাব দিতে পারতেন, এজন্য খুব প্রত্যুত্তন্ন মতো থাকা প্রয়োজন, এটা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। প্রশ্নকারী বলছে যদি একজন লোক পাহাড়ের মাথায় জন্মগ্রহণ করে, জন্মের পরেই তার মা বাপ শেষ, ধরুন বাঘে খেয়ে ফেলছে ধরেন, হতে তো পারে, এখন ওই বাচ্চাটা বেঁচে আছে, ওখানে সে জীবনে নবী রাসূল দেখেনি, কোরআন হাদিস পড়েনি, কিছুই জানে না, ওখানে গাছপাতা খেয়ে মানুষ হয়েছে, ওখানেই থাকে, ওখানেই সব, এবং ওই লোকটা মারা গেল, ও কি জান্নাত পাবে না জান্নাত পাবে, এরকম প্রশ্ন করে সমস্যা না? তো আল্লাহ রাসূল ইমাম আবু রহমতুল্লাহ জবাব দিচ্ছেন, কেন চুপ করে থাকে, ও যদি আল্লাহর হুকুম হাকাম মেনে চলে তাহলে জান্নাত পাবে, নাইলে ও জাহান্নাম চলে যাবে। এই কথার মধ্যে অনেক ব্যাখ্যা আছে, ব্যাখ্যা এখন খোদ্দা দেওয়ার সমস্যা, আপনারা ওগুলো পড়ে নেবেন। মিশকাতে যারা ব্যাখ্যা এসেছে ওখানেও পাবেন। আরো প্রশ্ন আসে, মুশরিকদের সন্তানরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? একেটা নিয়েও বিদ্যান্তের মধ্যে মতভেদ আছে। এটা সম্পূর্ণ তকদির বছরে দিতে হবে, আল্লাহ পাক কিভাবে কাকে জান্নাতে নেবেন জাহান্নামে নেবেন ওর তিনি ভালো জানেন, আমরা সরাসরি ফতোয়া দিতে পারবো না। তবে এটা নিশ্চিত যে আল্লাহর বিধান অমান্য করে কেউ কখনোই জান্নাতে যেতে পারে না। এবার প্রশ্ন হল, নবী রাসূলগণ যখন এসেছেন আমাদের এই চরিত্র ঠিক করার জন্য, সেটা কিভাবে করবে আর আমরাই বা কিভাবে চলতে পারি? এখানে গিয়ে এই বিষয়টি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা সচ্চরিত্র তো হবে আল্লাহর সাথে, আর একটা সদ্ব্যবহার হবে বান্দার সাথে। এ দুটো যখন মিল হবে তখনই আপনার ইকতিসাবের যে সাইডটা, অর্থাৎ অর্জন করে চরিত্র গঠন করার যে সাইডটা ঠিক হবে। এর বাইরে আপনি চরিত্র গঠন করতে পারবেন না। যত প্রশিক্ষণে আপনি দেন, একটা ছেলে কখনোই ভালো ছেলে হবে না যতক্ষণ তাকে একটু পরেই বলবো যে তিনটা বিষয় সে অর্জন করতে না পারবে। এক, আল্লাহর সঙ্গে সদ্ব্যবহারটা কি? আল্লাহ আপনার কাছে যে খবর পাঠিয়েছেন নবী রাসূলদের মাধ্যমে সে খবরটাকে আপনি বিশ্বাস করবেন। আর দু নম্বর হল, তিনি যে বিধান পাঠিয়েছেন সেটা আপনি মেনে চলবেন। আর তিন নম্বর হল, তকদিরে যেটা তিনি লিপিবদ্ধ রেখেছেন তার উপরে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সন্তুষ্ট থাকতে হবে। এ তিনটা কাজ যদি করেন তাহলে আপনি আল্লাহর সঙ্গে সদ্ব্যবহার করলেন, অর্থাৎ আপনার চরিত্র আল্লাহর সঙ্গে ঠিক হল। এবারে বান্দার সঙ্গে চরিত্র ঠিক করার জন্য আরো তিনটা বিধান আছে, ওটা একটু পরে বলি। আল্লাহর সঙ্গে সদ্ব্যবহার এই তিনটা বিষয়ের মধ্যে প্রথম আসুন। এক, যে আল্লাহ যা পাঠিয়েছেন খবর আপনি ওটাকে বিশ্বাস করবেন। মন চাইবে না কিন্তু বিশ্বাস করতে হবে, তাহলে আপনার সচ্চরিত্রটা পূর্ণাঙ্গতা পাবে। যে উত্তম ইমাম আকারুল আখলাক যেটা আসছে তখনই পূর্ণাঙ্গতা পাবে। উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। ধরে নিন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা ওয়াকা যুবাবু ফি শারাবে আহাদিকুম ফালইগমিসহু সুম্মা লিয়ানযিআহু ফাইন্না ফি ইহদা জানাহাইহি দাউন ওয়াল উখরা শিফাউন। এই বিষয়টি গায়েবী খবর। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, যখন তোমাদের কোনো পানীয়তে, শরবতে হোক, দুধে হোক বা যাতেই হোক না কেন, পানির গ্লাসে হোক, যদি মাছি বসে তাহলে তুমি ওটাকে ডুবিয়ে দাও। কারণ ওই মাছির একটা পাখনায় আছে রোগ, একটা পাখনায় আছে আরোগ্য। আপনি হুকুমটা ফলো করবেন, ফলো না করলে আল্লাহর সঙ্গে আপনার চরিত্র ঠিক থাকলো না। কারণ আপনি জানেন না আসলে ওর পাখনা কি আছে না আছে। আপনি তো বিজ্ঞান নিয়ে গবেষণা করে ট্রাই করার পরে যদি ইমান আনেন তাহলে আপনার ইমানদার থাকলেন না, সচ্চরিত্রবান ব্যক্তি থাকলেন না। যদিও 2000 বছর আগের খবর, এখনকার বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছেন যে হ্যাঁ, এই হাদিস অত্যন্ত সত্য। এবং মাছের একটা ডানায় বিষ থাকে, একটা ডানায় তার আরোগ্য থাকে। 2000 বছর আগের উম্মি নবীর এই হাদিস এখনকার এই সমস্ত শিক্ষিত লোকেরা মানতে বাধ্য হচ্ছে। তখন মানলে তো জান্নাতে যেত, এখন মানে তো লাভ হবে না। এটা একটা ইলমুল গায়েব, গায়েবী খবর। আপনি যদি বিশ্বাস করেন, সত্য বলে মনে প্রাণে গ্রহণ করেন, তাহলে আপনি আল্লাহর সঙ্গে সদ্ব্যবহার করলেন। একটা উদাহরণ গেল। আসুন দুই নম্বরে, আল্লাহর হুকুমগুলা আপনি কবুল করবেন, বাস্তবায়ন করবেন, সেই অনুযায়ী কাজ করবেন। ধরে নিন, আল্লাহ বলছেন ওস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। সালাতের মধ্যে কি আছে? কিছু তো দেখি না। আল্লাহ বলছেন কুতুব আলাইকুম সিয়াম, সিয়াম তোমাদের উপরে ফরজ করা হলো। এ সমস্ত ইবাদতগুলো খুব কঠিন, কষ্টকর। মুনাফিকের উপরে সবচেয়ে ভারী আমল হচ্ছে ইশার সালাতে জামাতে শরীক হওয়া, আর ফজরের জামাতে শরীক হওয়া, এই যে পাঁচবার উযু করা, জামাতে আসা, মসজিদে আসা, কাকতা ফেলে রেখে আমি কেন করব? আমার যুক্তি বলছে আমি ভালো মানুষ, কেন আমাকে সালাত আদায় করতে হবে? আমার যুক্তি বলছে আমার স্বাস্থ্য ভালো, আমি কেন অহেতুক সিয়াম রাখব, সারাদিন কষ্ট করব কেন? কিন্তু না, যদি আপনি সত্যিকার অর্থে চরিত্রবান ব্যক্তি হতে চান, তাহলে আপনার সঙ্গে আপনার চরিত্র ঠিক রাখার জন্য, আপনি চরিত্রবান মানুষ হিসেবে প্রমাণিত হওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে। এটা আল্লাহর নির্দেশ, না করেন আপনি চরিত্রবান ব্যক্তি নন, যে কোনো সময় আপনার চরিত্র ভ্রষ্ট হতে আপনি বাধ্য। এটা হলো দুই নম্বর। আল্লাহ বলছেন এটা খুব কঠিন ব্যাপার, এই যে সালাতের মাধ্যমে এবং সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করাটা খুব কঠিন ব্যাপার, তাদের জন্য আদৌ কঠিন নয় যারা আল্লাহকে ভয় করে, খাশিয়ীন, এবং যারা ইয়াজুন্নুন আন্নাহুম লাকুরাব্বিহিম, যারা দৃঢ় বিশ্বাস পোষণ করেন যে তারা অবশ্যই আল্লাহ দিদার লাভ করবেন, আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাৎ হবেই, ওয়ান্নাহুম ইলাইহি রাজিউন, এবং তারা অবশ্যই আল্লাহর কাছে ফিরে যাবে, এই বিশ্বাস যারা রাখেন তাদের জন্য সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করাটা আদৌ কষ্টকর বিষয় নয়। ছাত্রদের জন্য একটা বিষয় ধরে দিই, এখানে আল্লাহ পাক বলছে ইয়াজুন্নুনা, ইয়াজুন্নুনা মানে কি? জান মানে ধারণা করা, আর ইয়াকিন অর্থ দৃঢ় বিশ্বাস করা, তাই না? যেখানে আল্লাহ পাক ইয়াকিন না বলে জান কেন বললেন? যারা ধারণা করে যে আমরা আল্লাহ দিদার লাভ করব, এটা তো বলা ঠিক হয়নি, তাই না? তো বুঝতে হবে জান কোন কোন সময় ইয়াকিন অর্থে ব্যবহৃত হয়, তার বড় প্রমাণ হচ্ছে এইটা। যারা মনে করেন কোরআন হচ্ছে কাতাই, হাদিস হচ্ছে জান্নি, আমরা উসুলি ফাঁকে পড়াই না, পড়াই তো, তারা জানার ব্যাখ্যাই বোঝেন নাই। সাধারণভাবে জান মানে ধারণা করা, ইন্নাল জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া, ধারণা কখনো সত্যের ধারে কাছে যেতে পারে না। আল্লাহ পাক সেই ধারণা শব্দ এখানে ব্যবহার করলেন, তাতে বোঝা যাচ্ছে যে জান শুধুমাত্র ধারণা অর্থে এবং কল্পনা অর্থে ব্যবহৃত হয় না, জান অনেক সময় ইয়াকিন অর্থে ব্যবহৃত হয়, তার বড় প্রমাণ হচ্ছে এই আয়াত। আরো একটা দুটো আয়াত আছে এখানে, যদি কেউ কোরআনে অনুবাদ করেন, যারা ধারণা করে যে ডিকশনারি দিয়ে যদি অনুবাদ করে তো একবার সেরে ভুল অনুবাদ হবে, এখানে অনুবাদ করতে হবে যারা দৃঢ় বিশ্বাস পোষণ করে, যে তাই না? কোরআনের তফসির করতে গিয়ে যে বাঙালি বাঙালির যে কত যে গোলমাল করেছে অনুবাদের ক্ষেত্রে, হতভম্ব হয়ে যাচ্ছে আমরা এখন। লাল লাকুম তোরহামুন, সম্ভবত তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে, আল্লাহর রহমত সম্ভবত হয় না, একই অর্থে আসে। বান্দার ক্ষেত্রে লাল লাগুম অর্থ হবে সম্ভবত, হতে পারে, আল্লাহর ক্ষেত্রে আল্লাহর রহমত দেওয়ার জন্য আল্লাহ মানে কোনো কার্পণ্য করেন নাকি, ওখানে ব্যাখ্যা হবে, অনুবাদ হবে, অবশ্যই তোমরা রহমত প্রাপ্ত হবে যদি তোমরা এই কাজগুলো করো। সব জায়গায় লায়াত আল্লাহ এক অর্থে আসে না, সব জায়গায় জান্নার একই এক অর্থে আসে না, এটা বুঝে নিতে ভালো করে। আল্লাহ বলছিল আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম লাকূ রাব্বিহিম, যারা দৃঢ় বিশ্বাস পোষণ করে যে অবশ্যই তারা আল্লাহর দিদার লাভ করবে, ওয়ান্নাহুম ইলাইহি রাজিউন, এবং যারা আল্লাহর কাছে ফিরে যাবে, এই বিশ্বাস যাদের দৃঢ় আছে তাদের জন্য সবর ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করাটা আদৌ কোনো কষ্টকর ব্যাপার নয়। তাহলে এক নম্বর হচ্ছে আল্লাহ পাক যে খবর পাঠিয়েছেন ওটাকে বিশ্বাস করা, দু নম্বর হচ্ছে যে বিধান তিনি পাঠিয়েছেন ওটাকে মেনে নেওয়া এবং সেটাকে জারি করার জন্য সাধ্যমতো চেষ্টা করা। এটা গেল আপনার ইবাদতের ক্ষেত্রে, সালাত সিয়াম এগুলো ইবাদতের ক্ষেত্রে। এবার আসেন মুআমালাতের ক্ষেত্রে, বৈষয়িক জীবনে, এটা আরো কঠিন ব্যাপার। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের ব্যবসা হালাল করা হলো এবং সুদকে হারাম করা হলো। এরপরে বলা হচ্ছে আরো কঠিন কথা, ফমান জাআহু মাউইযাতুন মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, সূরা বাকারা 275 নম্বর আয়াত। যার কাছে আমার উপদেশ পৌঁছে গেল, অর্থাৎ রেবা হারাম সুদ হারাম এই নির্দেশ যার কাছে পৌঁছে গেল, ফান্তাহা, অতঃপর সে সুদ থেকে বিরত হলো, ফালাহু মা সালাম, সে কেবল আসল টাকাটাই পাবে এবং বিগত দিনে সে সুদ খেয়েছে এগুলো সব মাফ করা হলো। ওমান আদা, আমার নির্দেশ পৌঁছানোর পরে যদি সে পুনরায় সে সুদ খায়, তারা জাহান্নামের অধিবাসী, হুমফিয়া খালেদুন, চিরদিন তারা সেখানে থাকবে। এবার আপনি কি দিয়ে ঠেকাবেন? হজ করে ঠেকাবেন, ওমরা করে ঠেকাবেন নাকি জাহান্নাম থেকে? আপনাদের ধারণা সুদ খাবো, সুদের টাকা দিয়ে হজ করবো, হজ করলে সদ্য ভূমিষ্ঠ সন্তান হবো, তো আমি পবিত্র হয়ে যাব, এতই সস্তা এটা মুআমালাতের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনি যদি সচ্চরিত্রবান হয়ে নিজেকে প্রমাণিত করতে চান আল্লাহর কাছে, তো অবশ্যই আপনাকে আল্লাহর বিধান মেনে চলতে হবে, নিজের আবেগকে, নিজের লোভকে, নিজের দুনিয়াবি সব কিছু সুবিধাকে এখানে বাতিল করে দিতে হবে। যদি পারেন তাহলে জান্নাত, ওমান আদা, না পারেন ফাউলাইকা আসহাবুন নার, পরিষ্কার কথা, এখন ব্যাখ্যা টাক্কা নাই এখানে, আর সে জাহান্নাম অধিবাসী হবে। দেশটা সুদের দেশ, তাই না? বাংলাদেশ সুদের দেশ, প্রতি মুহূর্তে ভয় হয় আমরা জান্নাত পাবো কি না। তিন নম্বর হচ্ছে কি, তালকি আকদার আল্লাহ বির রেদা ওয়া সাবর, আল্লাহ পাক তকদির যেটা রেখেছেন সেটা সন্তুষ্টির সঙ্গে এবং ধৈর্যের সঙ্গে গ্রহণ করা, অসন্তোষের সঙ্গে নয়। যেমন ধরে নিন কাল মারদে বা শিফা বা ফকরে বা লাগিনা, অসুখ হয়েছে আপনার কিছু করার নাই, আপনি নিজে ডাক্তার মানুষ, আপনার অসুখ হয় না? অসুখ যদি বান্দার নিয়ন্ত্রণে থাকতো তো ডাক্তারের জীবনে অসুখ হইত না, কি ভাই ঠিক না? আর আরোগ্য যদি বান্দার নিয়ন্ত্রণে থাকতো তাহলে ডাক্তারই লাগতো না, আমি নিজেও আরোগ্য করব। আমার হাতে যেমন সুইচ অন অফ করি, আমি যদি এরকম রোগের মালিক হই, আমি সুইচ অন অফ করে রাখবো, রোগ ঢুকতে না পারে, যদি এসেই পড়ে আবার সুইচ অন করে দেবো, রোগ চলে যাবে। এই ক্ষমতা আমাকে আল্লাহ দেয় নাই। অতএব আপনাকে রোগ আসলেও খুশি থাকতে হবে, সেরে গেলেও আলহামদুলিল্লাহ পড়তে হবে। আমার এক বন্ধুর কথা মনে পড়ে, মারা গেছেন তিনি, উঠে গেছেন তিনি, আমি তোমার বগুড়া কারাগারে, ছেলে আমাকে যেয়ে বলছে, স্যার আব্বা চলে গেছেন, আপনার ছোটবেলায় বন্ধু ছিলেন, কিন্তু একটা বিস্ময়কর অভিজ্ঞতা আমাদের হয়েছে এই যে ক্যান্সারের কঠিন রোগে যেখানে মানুষ প্রতি মুহূর্তে ছটফট করে, অসুন্দর মুখে সবসময় হাসি, যে আল্লাহ পাক এর মাধ্যমে আমার বহু গুনাহ ক্ষমা করে দিবে। শুধু একটাই কথা, মৃত্যুর আগ পর্যন্ত একটাই কথা, আমার যাওয়ার জন্য জেল থেকে বেরিয়ে আসে, আল্লাহ তুমি প্রার্থনা কবুল করো, তার দোয়াটা আপনাকে পৌঁছে দেওয়ার জন্য আজকে এসছে বগুড়ায়। তার দিন রাতের একটাই কামনা, আমার যাওয়ার জন্য জেলখানাতে বেরিয়ে আসে, মরা পর্যন্ত তার নিজের দেহ নিয়ে চিন্তা করেনি, আমি সাহেবকে নিয়ে পাগল হয়ে আছি, এটা কি সম্ভব? হ্যাঁ স্যার বাস্তব, আমি তার সন্তান, আমি নিজে কামেল পাস, নিজে আপনাকে বলে যাচ্ছি, এরকম মানুষ আছে বাংলাদেশে আপনার, যারা নিজের রোগকে পর্যন্ত তকাই করে না, যেন এই মানুষটা বেঁচে যায়, এই নিয়ে পাগল, ব্যাপার কি? এ যুগে যে এরকম লোক আছে তো কল্পনা করা যায় না, ক্যান্সারের মতো কঠিন রোগ যাদের হয় তারা যে আলহামদুলিল্লাহ ভর্তি পারে, এটা কত মানে অত্যন্ত উচ্চ মানের ইমানদার হলে সম্ভব বলেন? আমাদের গায়ে একটু চুলকানি হলে তাই কত গালি গালাজ করি না। ইব্রাহিমের সে দোয়া মনে রাখুন, সুরা সোহরা পড়ুন, বারবার কোরআন পড়ার চেষ্টা করবেন, এটা নবীদের কাহিনী, বইটা আপনাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি আমরা, দয়া করে বাড়ি গিয়ে পড়বেন নবীদের জীবনীটা, ইব্রাহিমের জীবনী পড়ুন, আইয়ুব আলাইহিস সালামের জীবনী পড়ুন, রোগে কষ্ট পাচ্ছেন, একবারও পর্যন্ত রোগ নিয়ে দুশ্চিন্তা নাই। ইব্রাহিম বলছেন, ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন আল্লাযী হুয়া ইউমিতুনি সুম্মা ইউহিন, যিনি আমি অসুস্থ হলে আল্লাহ আমাকে শেফা দান করেন, আল্লাহ আমাকে খাদ্য দান করেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পানি পান করান, তিনি আমাকে জীবন দেন, তিনি আমাকে মারেন, কিসের বান্দা তোমার কোন ক্ষমতাটা আছে? এই বিশ্বাস রাখেন যে আল্লাহ আপনাকে সারাবেন, আল্লাহ আপনাকে সারানোর জন্য সিঙ্গাপুরে আর লন্ডনে আর কুয়েতে এজেন্সিগুলি বসে নাই, বাচ্চা সর্দি লাগলেই আপনি চলে যাবেন বিদেশে, বাংলাদেশে ট্রিটমেন্ট নাই? যখন হাসপাতাল ছিল না তখন এদেশের মানুষ যত সুস্থ ছিল, এখন হাসপাতাল হয়ে আর ওষুধ বেশি, মানুষ বেশি অসুস্থ হয়েছে। যত বেশি ওষুধ কোম্পানি তত বেশি রোগের কোম্পানিরা, এর এমন এমন ওষুধ খাওয়ায় যেগুলো খেলে মানুষ আর রোগ বাড়ে। অথচ আমাদেরকে ছোটবেলায় মায়ের কোল থেকে বেরিয়ে শুরু হয়েছে নিম পাতার তিতা খাওয়া, শিউলিফুলি পাতার রস খাওয়া, চটি মকরধ্বাস খাওয়া লোক আমরা। আর আমাদের ছেলেবেলে 30 বছরে বুড়ো হয়ে যাচ্ছে, অত দুনিয়ার ওষুধ ওর দেহে ঢুকাই দেওয়া হচ্ছে। প্রকৃতির কোলে যারা মানুষ হয়, যারা সম্পূর্ণ আল্লাহর পর নিজেকে সুপর্দ করে দেয়, আল্লাহ তাদেরকে নিজের গুণে তাদেরকে সুস্বাস্থ্য বজায় রাখেন। যাই হোক, আল্লাহ দেওয়া তকদিরের উপরে আপনাকে শুধু বাধ্য হয়ে খুশি হলে চলবে না, স্বেচ্ছায় খুশি থাকতে হবে। আল্লাহর হুকুম না হলে আমার অসুখটা হয়তো না, আর আল্লাহর হুকুমেই অসুখ চলে যাবে। এই বিশ্বাসটা মজবুত রাখতে পারলে আল্লাহর সঙ্গে আপনার সদ্ব্যবহারটা মজবুত হবে। তাহলে তিনটা বিষয়, একটা হল, প্রথমটা হচ্ছে আল্লাহর খবরে বিশ্বাসী হওয়া। আল্লাহ খবর দিয়েছেন মাছি পাত্রে পড়লে ডুবাও, কারণ ওর এক পাখনে রোগ আর এক পাখনে আরোগ্য। আপনার তাহকিক করার দরকার নাই, গবেষণা করার পরেই মানানোর দরকার না, দেনে দেরি মানানতে হবে। গবেষণা করা নিষেধ নাই, করেন, কিন্তু আপনার মনে রাখতে হবে আপনার ক্ষমতা অতটুকু, আপনি ভাত খাচ্ছেন, পোলাও খাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন, অথচ আপনার পাতে মাছি বসতেছে, ওই মাছিকে ধরে তার কাছ থেকে আপনার খাদ্য কেড়ে নেওয়ার ক্ষমতা আপনার নাই। আছে না ছুটে হজের শেষ দিকে কি বড় বলতে পারো না কেন? আরে বাবা আট্টু বল মান, এই এটা জেলখানা যে কত ওয়াজ করেছে এই আয়াতটা দিয়ে আমাদের ঠিক নাই। তোমার ক্ষমতা কতটুকু আছে? কিছুই ক্ষমতা তোমার নাই। ওয়াই ইয়াসলামু যুবাব শাইয়ান লা ইস্তানকিযুহু মিনহু শাইয়ান, তোমার পাতার থেকে তোমার প্লেট থেকে ওই মাছি খেয়ে নিয়ে চলে যায়, তোমার ক্ষমতা নেই মাছিকে আটকানোর বা মাছির থেকে ওই খাদ্যটা কেড়ে নেওয়ার। দাও ফাত তাহলে বল মতলুব, যে প্রার্থী এবং যার কাছে প্রার্থনা করা হচ্ছে উভয়ই কত না দুর্বল, তোমরা দেখে নাও হে বান্দা, তোমাদের কোন ক্ষমতা নেই, আর এই ক্ষমতা নিয়ে তুমি লড়াই করো, হুমকি দাও, ওর ওর মারবে, ওর কাটবে, ওর হাঁটাবে, আমি থাকবো, এই কি সব? এই অহংকার তাদেরই হয় যারা নিঃসন্দেহে আল্লাহর সঙ্গে আচরণ ভালো করে না। আর আল্লাহর সঙ্গে যার আচরণ খারাপ, দুনিয়ার সঙ্গে তার আচরণ খারাপ, আর সে যে জাহান্নামের অধিবাসী, তার আচরণ দিয়েই বোঝা যায়। আল্লাহ মাসে দিয়েই এই উদাহরণটা দিয়েছেন, ধরিবা মাসালুন ফাস্তামিউলাহু, হে মানুষ তোমাদের জন্য একটা মিসাল বলা হচ্ছে, উদাহরণ বলা হচ্ছে, ফাস্তামিউলাহু, কান লাগিয়ে শোনো, ফাস্তামিউলাহু না শোনো বলেনি আল্লাহ পাক, ফাস্তামিউলাহু কান লাগিয়ে শোনো। এই বলার পরে এই মাসের উদাহরণটা দিচ্ছে, তুমি যখন খাও মাসে তোমার কাছে প্লেট থেকে খাওয়া উঠে নেয়, তুমি নিতেও পারো না তার কাছ থেকে, তোমার বিরাট সেনাবাহিনী আছে, বিরাট ক্ষমতা আছে, সব ক্ষমতা ব্যর্থ ছোট একটা মাসির কাছে। ইহুদি বদরা বলেছিল কি জানেন, কি আল্লাহ কি ব্যাপার আমাদেরকে একটা মশা মাসের সঙ্গে তুলনা করছে, আমাদেরকে আল্লাহ কি একই ছোটখাটো মনে করেছে নাকি? এখন দেখেন একটা মশার এতই যোগ্যতা, মশাকে আল্লাহ ছোট্ট দেহের মধ্যে এত সুন্দর ফ্যাক্টরি দিয়ে তৈরি করেছে, আমরাও খাই, আমাদেরও সবকিছু হয়, ওদের ঠিক তাই হয়। লাভ পার্থক্য হলে মশা খেতে খেতে যখন পেট ভরে যায় ও তো মরে যায়, ও যত রক্ত খাবে দ্রুত মরবে, ও যতক্ষণ খাওয়া কম করবে ও বেঁচে থাকবে। দেখেন মানুষের সঙ্গে খেয়ে দেখেন, মানুষ যত বেশি খাবে তত ডায়রিয়া হবে, কলোনাই উলটে মরবে, ও এই মশার মতোই মানুষ, যে হাফ খাবে কম খাবে সে স্বাস্থ্য ভালো থাকবে, আজ নাক বন্ধ খায় ট্যাবলেট ঢুকার জায়গা থাকে না, ও তাড়াতাড়ি মরবে মশার মতো। ওই জন্য কোরআনে ওকে মশার সঙ্গে তুলনা করা হয়েছে, সব মশা মাছের বাচ্চা সব আমরা। ইহুদিরা ওদের প্রেস্টিজ হ্যাম্পার হয়েছিল, আল্লাহ সেটা আবার কোরআনের নকল করে আমাদের শুনেছেন। যাই হোক, প্রথম কথা হচ্ছে আল্লাহ পাক যে খবরটা আপনাকে দিবেন তার রসুলের মাধ্যমে, কারণ আমার রসুল আমি অন্তকান হওয়া ইনহা ইল্লা ওয়াহি ইউহা, আমার রসুল কোনো কথা বলেন না আল্লাহর ওহি না হওয়া পর্যন্ত। আর আল্লাহ পাক কখনো মিথ্যা বলেন না, তাই কোরআন এবং হাদিসে সহি হাদিসে আপনি যেটা পাবেন খুশি মনে ওটাকে সত্য বলে গ্রহণ করবেন, এটা হচ্ছে প্রথম আচরণ আল্লাহর সঙ্গে আপনার সদাচরণ। দুই নম্বর, আল্লাহ পাক যে বিধানগুলো দিচ্ছেন সেগুলো আপনি মেনে চলবেন এবং সেটাকে তানফিজের জন্য বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন। উদাহরণ যেমন দিলাম, সালাত খুব কষ্টকর একটা ইবাদত, সিয়াম কষ্টকর ইবাদত, এটা হলো আপনার ব্যক্তিগত জীবনে। অনুরূপভাবে মুআমালাতের ক্ষেত্রে বৈষয়িক জীবনে সুদ থেকে বিরত থাকা খুব কষ্টকর বিষয়, ঘুষ থেকে বিরত হওয়া খুব কষ্টকর বিষয়। এই কষ্টকর বিষয়গুলো আপনি কেন মেনে নিচ্ছেন, যে আল্লাহ পাক এটাকে নিষেধ করেছেন, অর্থাৎ আপনি আল্লাহর সঙ্গে সদাচরণ করলেন। আর তিন নম্বর হলো কি, যেগুলো কোনো কারণ নেই হঠাৎ সর্দি লেগে গেছে, কেন হলে আপনি বলতে পারবেন না, হঠাৎ একটা রোগ ধরা পড়েছে, এমন রোগ যে আপনি জীবনে কল্পনাও করেননি। এরকম আছে না বহু ভাই, জীবনে একজন ব্লাড প্রেশার নেই কিছু নেই, হঠাৎ কিছু মারা গেল, হার্ট অ্যাটাক করেছে, ও হার্টের খবরই নাই, হার্টের যখন ট্রাভেল ছিল নিজে কখনোই জানেন না। এই সব ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং এর উপরে খুশি থাকতে হবে। শুধু সবর নয়, সবর মার রেজা, ধৈর্যের সঙ্গে সন্তুষ্টিও থাকতে হবে, যেটা আল্লাহ পাকের তকদির, এখানে আমার কিছুই করার ক্ষমতা নাই। বাদশাহ আব্দুল্লাহ মারা গেলাম কাল রাত্রি, বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সৌদরের বাদশাহ। আমরা তো রুহের মাগফিরাত কামনা করছি, কিন্তু একটা সুন্দর বিষয় সেখানে রয়েছে, এই যে বাদশাহ দুনিয়াতে বিদায় হয়ে গেলেন, সেখানে নেতৃত্বের কোনো কন্দল নাই, পরে কে ক্ষমতায় বসবে এই নিয়ে কোনো লড়াই নাই, কারণ উনি মৃত্যুর আগেই প্রস্তুতি নিয়েছেন যে আমার পরে কাউকে নেতা বানিয়ে যেতে হবে, এবং তিনি অলরেডি নেতা ঘোষণা করে দিয়ে চলে গেছেন, কোনো সমস্যা নেই। এই যদি বাংলাদেশ হইতো কি অবস্থা ঘটতো এখন বলুন তো, আপনারা প্রত্যেকেই প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করতেন। তাদের দেশে এখন পর্যন্ত ইসলামের যে সিটি ফোটা কিছু আছে, এজন্য আমরা বাদশার প্রতি শুকরিয়া জানাই, এবং ইসলামের কিছু বিধান আমলের জন্য আল্লাহ পাক যেন তাকে সমস্ত গুনাখাতা মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একটা সাইড বাদ হয়ে গেলে পরে আমাদের বান্দার সঙ্গে সদ্ব্যবহার, আগে বললাম আল্লাহর সঙ্গে সদ্ব্যবহার, তাই না? বান্দার সঙ্গে সদ্ব্যবহার কিভাবে হবে এই বিষয়ে হাসান বসরি রাহিমাহুল্লাহ চমৎকারভাবে তিনটা নির্দেশনা দান করেছেন, যে তিনটি হাদিস দিয়ে অসংখ্য ব্যাখ্যা করা যায়, সব হাদিসগুলো এর মাথা হাতে নিয়ে আসা যেতে পারে ব্যাখ্যায়। মৌলিকভাবে তিনটা বিষয় এনেছেন, এক কফুল আদা, অন্যকে কষ্ট দিও না, দুই বদলুন নাদা, সাধ্যমতো ব্যয় করো দান করো, তিন তালাকাতুল ওয়াজহ, হাসিমুখ বজায় রাখো। এই তিনটার পক্ষে অসংখ্য হাদিস আপনি পেশ করতে পারবেন। ধরে নেন কাফুল আজাটা আগে বলি, মানুষকে কষ্ট দেবেন না, এমন একটা মৌলিক কথা। এ কষ্ট তো দৈহিক কষ্ট হতে পারে, মানসিক কষ্ট হতে পারে, কষ্ট তো বহু ব্যাখ্যা আছে, তাই না? ধরুন এই মুহূর্তে আমাদের মসজিদে মুসল্লি অনেকে ঢুকছেন, জায়গা পাচ্ছেন না, আপনাকে উনি কিছু বলছেন না, কিন্তু আপনি নিজের বিবেক দিয়ে বুঝলেন যে বেচারা জায়গা পাচ্ছেন, আমি একটা সরি বসি, আপনি কিন্তু তার কষ্ট দূর করে দিলেন, দলিল নেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ মাআল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ পাক বান্দার সাহায্যে যতক্ষণ থাকেন ততক্ষণ বান্দা তার আর এক বান্দার সাহায্যে থাকে। হাদিসটা আপনি পেয়ে গেলেন, আপনি নেকির উদ্দেশ্য করলে এর পূর্ণ জাজা আপনি আখেরাতে পেয়ে যাবেন, কারণ আপনি বান্দার সঙ্গে সদ্ব্যবহার করেছেন, আল্লাহ ওটা দেখেছেন কোন নিয়তে আপনি করেছেন, অর্থাৎ আল্লাহ পাক আপনার নিয়ত অনুযায়ী পরিপূর্ণ নেকি আপনাকে দান করবেন। আলহামদুলিল্লাহ, কাফুল আদা গেল। বাড়িতে গিয়েছেন, প্রতিবেশী আপনার ক্ষতি করছে, আপনি হক কথা তাকে বললেন, ভাই এটা করেন না, করা ঠিক নয়, এরপরও সে শুনছে না, সে মারছে, আপনি পাল্টা মার দিয়েন না, এটা খুব কঠিন। বিখ্যাত সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস, ইরাক বিজেতা সেনাপতি, অত্যন্ত মানে কি বলবো এটাকে, বীর কেশরী যতগুলো সেনাপতি আছে ইসলামের ইতিহাসে তার মধ্যে উনি একজন। তিনি প্রশ্ন করছেন, হে আল্লাহ রসুল, আমি আমার বাড়িতে যদি ডাকাত পড়ে, আমার ঘরে যদি ঢুকে পড়ে, আমি তখন কি করব? আল্লাহ রসুল জবাব দিচ্ছেন, কুন খায়রে ইবনাই আদম, তুমি আদমের দুই ছেলের মধ্যে উত্তম ছেলের মতো হও। বলুন এটা কি সম্ভব? আপনি ওকে মারবেন, আমি মারব না? আর ওই রকমের সেনাপতি যার ভয়ে দুনিয়া পালায়, যিনি কাদিসিয়ার যুদ্ধের সেনাপতি ছিলেন, যার যুদ্ধের ফলে ইরাক বিজয় হলো মুসলমানদের হাতে, পুরা খ্রিস্টান সাম্রাজ্য পরাভূত হলো যার নেতৃত্বে, আর সেই মানুষটাকে আল্লাহ বলছেন তুমি ওকে মেরো না, বরং তুমি আদমের শ্রেষ্ঠ সন্তানের মতো হও। অর্থাৎ হাবিল যেমন কাবিলকে মারেনি, তুমি আর খাও কিন্তু মার দিও না। উনি মেনে নিলেন, প্রতিবাদ করলেন না, মেনে নেওয়ার মধ্যেই হচ্ছে বরকত, এটাই হচ্ছে সচ্চরিত্রতার লক্ষণ। কারণ আমাদের প্রত্যেকের মধ্যে যদি এই চরিত্র চলে আসে, তাহলে আপনি কি আর বোমাকে মারবেন? প্রথমবার না মারলেন, পরে কি আর মারতে পারবেন? আস্তে আস্তে সমস্ত হিংসা দূর হয়ে যাবে। কিন্তু যদি বলেন না টিট ফর ট্যাট, কামা তুদি নতুদান, যা করবে ততটুক পাবে, যদি আপনি এই মশলা চলে যান, তাহলে সমাজে আগুন ধরবে। আপনি দেশলার কাঠি মারলেন, ওখান থেকে আগুন ধরলো, ও এবার পেট্রোল বোমা মারবে, এবার আগুন ধরলো, ও এবার গুলি মারবে, আগুন ধরলো, চললো, টিট ফর ট্যাট চলতেই থাকলো, সমাজে কোনোদিন সমাধান হবে না। যদি দুই পক্ষই এমন পর্যায়ে চরম পন্থায় চলে যায়, তাহলে তৃতীয় কোনো পক্ষের কোনো সুযোগ নাই তাদের মধ্যে মীমাংসা করার, ফলে হয় দুটোই মরবে, না দুটি একটা মরা পর্যন্ত চলবে। এখন তো আমাদের অবস্থা তাই, তাই না? বাংলাদেশে চলুক খেলা আমরা দেখি আর কি করা যাবে। দুর্ভাগ্য আমাদের এসব হাদিস তাদের কানে ঢোকে না। দেড় হাজার বছর পূর্বে শ্রেষ্ঠ সমাজ সংস্কারক নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দূরদর্শিতাপূর্ণ নসিহত আমাদেরকে করে গেছেন, আমরা সে নসিহত মানতে পারি নাই। ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, সবরের মাধ্যমে তোমরা আল্লাহ সাহায্য প্রার্থনা করো। আমরা এখন সবরের মাধ্যমে নয়, অবাধ্যতার মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করছি, উল্টো হবে না? বজলুন নাদা, আপনি মানুষকে সবসময় দান করবেন, এই দান কথার মাধ্যমে হবে, কাজের মাধ্যমে হবে, টাকা পয়সা দানের মাধ্যমে হবে, বিভিন্নভাবে হবে। এক কথা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক নেক কাজ সাদাকার সমতুল্য। আপনার টাকা নাই, এটা হাসিমুখে কথা বলতে পারেন না? টাকা দিয়ে কি দান করতে হবে নাকি? কথাও তো দান করা যায় মানুষের। আপনি রাস্তায় চলেছেন, হঠাৎ দেখছেন একজন মানুষ গাড়ি পাম্প সরে গেছে, নিচে পড়ে যাচ্ছে, ঠেল তুলতে পারছে না, একটা গরিব মানুষ ধরুন কফির বোঝা সাইকেলের পিছনে দিয়ে নদা বাজারে আনতেছে, এত বেশি ভারী বেচারা, যে কোনো সময় তাল খুলি পড়ে গেছে, এখন সাইকেলটা তুলবে একা ক্ষমতা হচ্ছে না, আপনি পাশ দিয়ে যাচ্ছেন, আপনাকে উনি কিছু বলতে পারছেন, আপনি ভালো কাউন্সিলর পড়া মানুষ, আপনাকে বলা তো সমস্যা। আপনি যদি স্বেচ্ছায় গিয়ে তাকে সাহায্য করে সাইকেলটা খাড়া করে দেন, এটা কি সবচেয়ে বড় নেকির কাজ হবে না? কিন্তু আপনি তা করবেন না, কারণ আপনি প্রেস্টিজ ওয়ালা মানুষ, যে আর ও যে সাধারণ ফোর্থ ক্লাস লোক, আপনি ফার্স্ট ক্লাস লোক না। আপনি ফার্স্ট ক্লাস তখনই হবেন যখন আপনি ওই ফোর্থ ক্লাস লোকটাকে সাহায্য করে আপনি ফার্স্ট ক্লাসে পরিচয় দিবেন, তাহলে আপনি ফার্স্ট ক্লাস। জামা কাপড় দিয়ে কেউ ফার্স্ট ক্লাস হয় না, কথা বলছেন তো? এটা একটা ছোট্ট জিনিস, আপনার টাকা খরচ হলো না, কিছুই খরচ হলো না, আপনি খালি তাকে একটু সাহায্য করে দিলেন, বা রিক্সাটা টানতে পারছেন না একটু ঠেলে দিলেন, কোনো ব্যাপার না। এগুলো এই জন্য মৌলিক হাদিসটা মনে রাখবেন, কুল্লু মারুফিন সাদাকা, ছোট্ট হাদিস, একটা অন্তত তাকে মুখস্থ করেছেন। ইমাম বুখারি তো লাখ লাখ হাদিস জানত, আমরা একটা হাদিস বলতে পারবো না? মুসলমান তো আমরাও, বলেন তো আমার সাথে, কুল্লু মারুফিন সাদাকা, ব্যাস তিনটা শব্দ, কুল্লু একটা শব্দ, মারুফ একটা শব্দ, সাদাকা একটা শব্দ, কুল্লু মারুফিন সাদাকাতুন, প্রত্যেক সৎকর্ম একটি সাদাকা। চমৎকার একটা হাদিস, এটা যদি আমরা একটা হাদিস যদি ফলো করি, জীবনের সব জায়গায় ইনশাআল্লাহ আপনি সম্মানিত হবেন, আপনি কোথাও অসম্মানিত হবেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع سيئة الحسنة تمحها وخالق الناس خلق حسن. যেখানে তুমি থাকো না কেন আল্লাহকে ভয় করো, যেখানেই তুমি থাকো ভাষার কিন্তু খেয়াল করবেন। গোপনে সুযোগ পেয়েছেন, আপনার মনে মনে চাচ্ছে এই রোগীটা পরীক্ষা না করলেও চলতো, কিন্তু পরীক্ষাটা যদি আমি দেই তাহলে আমি এত টাকা পাবো, অমুক জায়গাতে যদি পরীক্ষা করা হয় তাহলে সেখানে একটা পার্সেন্টেজ আমি পাবো, ওই ডায়াগনস্টিক থেকে তুমি পরীক্ষা করাইবা। আজকাল এইগুলি হচ্ছে না বাংলাদেশে, রুগী মারার কষাই হয়ে গেছে আজকাল সব ডাক্তাররা। রাজশাহী মেডিকেলে যা গল্প শুনি হতম্ব হয়ে যেতে হয়, যদি কোনো দিনদার পরহেজগার ডাক্তার সেখানে থাকে তার চাকরি থাকবে না। ওয়ার্ডের রুগীদেরকে সঠিকভাবে চিকিৎসা দিলে তারা দ্রুত সুস্থ হবে, কিন্তু এক এক কোম্পানির এক এক মেডিসিন পরীক্ষা করতে করতে করতে করতে রুগী ওখানে হাফ মার্ডার হইতে চলে আসবে, অথবা পকেট সাফ হবে, রুগী আদামরা হবে, শেষ করে বেরকে দেব ওখান থেকে শুধুমাত্র পয়সা কামাই করার জন্য। ফলে চরিত্র সম্পন্ন চরিত্রবান মানুষ আজকে সব জায়গাতে খুব অভাব হয়ে গেছে। এটা আরবিতে একটা কথা প্রায় বলে, কাহাতুর রেজাল কাহাতুর রেজাল, খাদ্যের অভাব পৃথিবীতে নাই, মানুষের অভাব পৃথিবীতে। এই অভাবের কারণেই আজ আমরা সারা জীবন অশান্তিতে আমরা ভুগছি। একটা হাদিস খালি মনে রাখতে হবে, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে তুমি থাকো আল্লাহকে ভয় করো, এবং তুমি মন্দকে ভালো দিয়ে প্রতিরোধ করো, এবং তোমার সুন্দর আচরণ দিয়ে মানুষকে ফিরিয়ে নিয়ে আসো ভালোর দিকে। আরো ব্যাখ্যা দিচ্ছেন আয়েশা, আল্লাহর রাসূল নির্দেশ দিচ্ছেন, দেখো লা তাহকিরান্না মিনাল মারুফ শাইয়্যান ওয়ালাও আন তালকা আখাকা বিওয়াজিন তালাক, রাওয়াহু মুসলিম। তুমি একটা ছোট্ট খাটো একবারে ছোট একটা সুন্দর করা থেকেই ছোট মনে করো না। প্রতিবেশী এসছে কোনো একটা প্রয়োজনে আপনার বাড়িতে, হয়তো লবণ নেবে মনে করি না, ছোট একটা জিনিস না, একটা লবণ ফুরে গেছে, এই মুহূর্তে কোথায় যাবো, আমাকে লবণ দেন তো, বা আমার হারকেনটা জ্বলছে না, কেরাসিন শেষ হয়ে গেছে, এবং রাত্রিতে দোকানপাট বন্ধ, একটু কেরাসিন আমাকে দেন তো, এরকম ছোটখাটো সাহায্য, এর মাধ্যমে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ, যদি আমরা একটা চেষ্টা করি। ছোট কোনো ব্যাপার, মানুষের মানুষের মহব্বত ভালোবাসা হোক, সে অমুসলিমও যদি হয় আপনি তাকে সাহায্য করবেন, কারণ সে মানুষ তো বটে, আমার মতো ক্ষুধা তো তারও লাগে। আর শেষ হল তালাকাতুল ওয়াজহ, সুন্দর হাসি মুখে কথা বলা, এটা একটা দারুণ ব্যাপার, এটা হয় না। কিছু কিছু মানুষের চেহারা দেখলে ভয়, আর কথাই বলতে মন চায় না, কথা বলবো কি তার আগে চেহারাতে শেষ না, এ গোমড়ামুখী হওয়া যাবে না, হাসি মুখে থাকতে হবে, এটাও কিন্তু একটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাচ্ছে। এর মধ্যে এই বিষয়টি অনেকের মধ্যে হয় না, আবার হওয়া করে হাসবেন না, ওটাও কিন্তু বেয়াদবি। আমার রসুলের একটা স্বভাব ছিল, উনি সবসময় মুসকে হাসতেন, অট্টহাস্য ইসলামে নিষেধ, আবার একবার গোমড়ামুখও ইসলামে নিষেধ। আপনাকে সবসময় যাকে আরবিতে তাবাসসুম বলে, অনেকে খুশি বাচ্চার নাম রাখে তাবাসসুম, মানে মুসকে হাসি, ও সারা যদি মুসকে হাসবে তা না, ওকে একটু ধরে হাসতে হবে মাঝে মধ্যে, কিন্তু তাই বলে এটাই হলো নর্মাল নিয়ম, আপনি সবসময় মানুষের সঙ্গে কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন। হাসান বসরির দেওয়া এই তিনটা মূলনীতির মধ্যে অসংখ্য হাদিসের মা আখাজ বলা যায়, উসুল বলা যায়। প্রথম হলো, যদি সৎকর্মশীল হতে চান, চরিত্রবান হতে চান, আপনাকে আল্লাহর সঙ্গে চরিত্র ঠিক রাখতে হবে, কারণ আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে। এখানে তিনটা জিনিস দেখতে হবে, আল্লাহ পাক যে বিধান দিয়েছেন এটা সত্য বলে আপনাকে বিশ্বাস করতে হবে। দুই নম্বর, তিনি যে আহকাম দিয়েছেন সেটাকে আপনি মেনে নেবেন এবং সেটা বাস্তবায়ন করবেন। আর তিন নম্বর, তিনি যে তকদির রেখেছেন আপনার জন্য নির্ধারিত করে, ওই তকদিরের উপরে আপনাকে সবর করতে হবে এবং খুশি থাকতে হবে। এই তিনটা হলো আল্লাহর সঙ্গে বান্দার সদ্ব্যবহারের নমুনা। আর বান্দার সঙ্গে বান্দার সদ্ব্যবহার হবে এখানে যে ও তিনটা, এক আপনি সবসময় অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন, প্রতিবেশীর প্রতিবেশীকে কষ্ট দেবে না, ভাই ভাইকে কষ্ট দেবে না। সে কষ্ট দুভাগে হতে পারে, মানসিক কষ্ট, দৈহিক কষ্ট, অর্থনৈতিক কষ্ট। ভাই ভাইকে পর্যন্ত ঋণ দেয় না, কোনো কিছু না নেওয়া পর্যন্ত। বেটা তোরা একই মায়ের পেটে ছিলি, এক ভাইকে আল্লাহ গরিব করেছে, এক ভাইকে আল্লাহ ধনী করেছে, ভাইকে তুমি টাকা দেবে দান হিসাবে, ঋণ হিসাবে কেন আছে না সমাজে? ঋণ হিসেবে কেউ কাউকে দেবে কেন? দিয়ে অন্যকে তুমি ঋণ দেবো বাবা, নিজের রক্তের ভাই আমার, সে আজকে কষ্টে পড়েছে, আমি তাকে এমনি ঋণ দেব, ঋণ এমনি তাকে সাহায্য করব। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন বলে তো করতে পারছি, যদি আমার তৌফিক থাকে আমি আমার ভাইকে এমনি দেবো, আর ভাতিজাকে এমনি দেবো, আর ভাগ্নেকে এমনি দেব, ঋণ হিসেবে না। এই কাফফুল আজায়, এই কষ্ট দূর করা এক নম্বর। আর দুই নম্বর হলো কি জন্য বললাম, বদলুন নাদা, সাহায্য করবেন, দান করবেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাল তাহলুকা আনফিকু ফি সাবিলিল্লাহ, বারবার কোরআন আল্লাহ বলছে, সূরা বাকার 195 নম্বর আয়াত আল্লাহ বলছেন আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং তোমরা নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না, কারণ আল্লাহ পাক সৎকর্মশীলদেরকে পছন্দ করেন। তো ব্যয় করার ব্যাপারে যেন কৃপণতা না আসে, হাদিসে এসে পরিষ্কারভাবে ইমান এবং কৃপণতা একটি দেহে কখনো একত্রে থাকতে পারে না, হয় আপনি কৃপণ হবেন আর নইলে আপনি মুমিন হবেন, মুমিন হবেন কৃপণ হবেন একসঙ্গে হবে না। আর তিন নম্বর হচ্ছে তালাকাতুল ওয়াজহ, চেহারা সবসময় হাসি মুখে থাকতে হবে, যেন আপনাকে দেখে একজন মানুষ সাহস করে তার মনে কথাটা বলতে পারে। তাহলে প্রথম তিনটা আল্লাহর সঙ্গে সদ্ব্যবহার, শেষের তিনটা বান্দার সঙ্গে সদ্ব্যবহার, এই তিন তিন ছয়টা সদ্ব্যবহার যদি একত্রিত হলেই তবে আপনি সচ্চরিত্রবান মানুষ হিসেবে আল্লাহর কাছে বান্দার কাছে গণ্য হবেন। আর এই কারণে আল্লাহ পাক তার নবীকে পাঠিয়েছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইন্নাল্লাহ বাআসানি লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন মানুষের চরিত্রকে পূর্ণতা দান করার জন্য, আর পূর্ণতা দেওয়ার জন্য এই বিধানগুলো আমাদের মেনে চলতে হবে ইনশাআল্লাহ, তাহলে একটা মানুষ পরিপূর্ণভাবে ইমানদার হতে পারবে। চরিত্রগতভাবে স্বভাবগতভাবে ভালো মানুষ হলেই শুধুমাত্র জান্নাত পাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর বিধান মেনে নেওয়ার মাধ্যমে সব নিজের চরিত্র প্রমাণ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে আপনার আপনি চরিত্রবান ব্যক্তি হিসেবে কবুল আপনি হবেন না, গ্রহণযোগ্য হবেন না। এই জন্য আমাদেরকে সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে এই বিষয়গুলো মেনে নেওয়ার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপর দৃঢ় থাকা তৌফিক দান করুন এবং সচ্চরিত্রবান হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাআলিল মুসলিমিন।